الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لقوم يؤمنون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سورة آل عمران 191 آیت যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমাদের ভাগ্যে এমন একটি দিন যেদিন আমরা আল্লাহ পাকের সৃষ্টি জগতের মাঝখানে আমরা এক স্থানে এসেছি। এই মুহূর্তে যদি খবর আসে আমার মা মারা গেছেন, আমরা যাওয়ার ক্ষমতা নাই। এমন একটি স্থানে আমরা এসে গেছি যেখানে আমরা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার উপরে বসে আছি। এই বিষয়টি চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরান 191 আয়াতে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, দেখো ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহারি লায়াতি লিউলিল আলবাব। হে মানুষ, আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত্রি ও দিনের আবর্তন বিবর্তনের মধ্যে লায়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ লুকিয়ে আছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বদা আল্লাহকে স্মরণ করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ পাকের এই সৃষ্টি জগৎ সম্পর্কে, আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে ইয়াতাফাক্কারুন, চিন্তা গবেষণা করে। এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, চিন্তা করার পরে যখন সে শেষ করতে পারে না, নিজের বুদ্ধি তার কুলে না কি করে এগুলো হলো, তখন সে বলে হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, তুমি এটাকে বাতিল সৃষ্টি করো নাই, সুবহানাকা তুমি শিরক বিমুক্ত, তুমি একাই সবকিছু করেছো, তোমার কোনো শরীক নাই, ফাকিনা আযাবান নার, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিজ্ঞানী গবেষক যারা আমরা আছি সবাইকে এদিকে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, তোমরা আমার সৃষ্টি জগৎ দেখো, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো কিভাবে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, একবার তোমার নিজ চোখকে দেখো। অন্য আয়াতে আল্লাহ বলেন কাইফা বাদাল খালক, দেখো কিভাবে আমি সৃষ্টিকে সাজিয়েছি, কিভাবে শুরু করেছি। আল্লাহ পাক বলছেন দেখো আল্লাহ খালাকা কুল্লা শাইয়িন মিন মা'ইন ফামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওমিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওমিনহুম মান ইয়ামশি আলা আরবাইন, আমি সৃষ্টি করেছি পানি থেকে সকল সৃষ্ট জীব, যে পানির প্রতি আমরা আসলাম না, আল্লাহ খালাকা কুল্লা শাইয়িন মিন মা'ইন, আল্লাহ বলছেন সবকিছুই আমরা সৃষ্টি করেছি পানি থেকে, ফামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, তাদের মধ্যে কেউ চলে দুই পার উপর দিয়ে, যেমন আমরা চলি দুই পার উপর দিয়ে। অমিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কেউ চলে পেটের উপর দিয়ে মানে মাছ। অমিনহুম মান ইয়ামশি আলা আরবাইন মানে হরিণ বাঘ গরু ছাগল সব কিছু। আমি সৃষ্টি করি তোমার কোন ক্ষমতা নাই, বলে সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলেও চার পা চলতে পারবো না, আর ওরা ইচ্ছা করলেও দুই পা চলতে পারবে না। মহা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের এগুলো সৃষ্টি যদি নিজে চোখে দেখার পরে মানুষের যে জ্ঞান সৃষ্টি হয় ওইটা শেখার জন্যই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ সৃষ্টি জগৎ দেখার নির্দেশ দিয়েছে। আমরা কারো জীবনের পড়ন্ত বেলায়, কারো জীবনের একবার শেষ প্রান্তে, কারো জীবনের উঠতি বয়সে, আজকে সুন্দরবনের চমৎকার দৃশ্য আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যারা বসবাস করেন সবাই আল্লাহর প্রকৃতির সন্তান বলা যায়, এরা সবসময় হায়াত মৌতের মধ্যেই আছে। কখন কোন জীব এসে কামড়ি দিয়ে মরে যাবে, কখন নদীতে ডুবে মরে যাবে, কিচ্ছু করার নাই, সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। জিন আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফে 105 আয়াতে, দেখো কাম্মিন আয়াতিন ফিল আরদে কাম্মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদে ইয়ামুরুনা আলাইহা ওয়াহুম লা এতফাক্কারুন। দেখো আসমান এবং জমিনে আমার অসংখ্য সৃষ্টি লুকিয়ে আছে, নিদর্শন আছে, কিন্তু মানুষ তার উপর দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু সেদিকে অহম মগরিজুন এড়িয়ে চলে যায়, দেখেও না, দেখার ভান করে। মানুষ এগুলো দেখে তার শেখা উচিত যে আমি একা সৃষ্টি হই নাই, আমাকে কেউ সৃষ্টি করেছেন, আমি নিজে ইচ্ছা করে দুনিয়া থেকে বিদায় হব না, আমাকে আল্লাহ ডাক দিলে তবে যাব। আমার জান তিনি দিয়েছেন, জান তিনি নিতে পারেন, সম্পূর্ণ তারই হুকুমে এই গাছপালা হয়েছে, তারই হুকুমে সুন্দরবন হয়েছে, তারই হুকুমে নদী চলে, সবকিছু তারই হুকুমে জোয়ার ভাটা হয়। এখন দেখলাম নদীতে ভাটা, কে ওকে পানি টেনে নিচ্ছ, এত পানি ছিল কোথায় কমে গেল, কে টানল, এর কোন বৈজ্ঞানিক থট যতই বরুক না কেন, একজন কর্ম যিনি করছেন বিধায়ক তিনি তো আছেন, মোদাব্বর কুল্লা সাহি, তিনি সবকিছুর ব্যবস্থাপক। আর এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হয়। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রসুল বলছেন এই মাটি থেকে আসমান পর্যন্ত পুরো শূন্য জগৎটা আল্লাহ পাক আপনার আমল নামে নেকি দিয়ে ভরে দেন। যদি বুঝি সুঝি বলি, যদি অহংকার না করি যে আল্লাহ এই গাছ সৃষ্টি করেছে, সে আল্লাহ তো আমাকেও সৃষ্টি করেছে। অথচ দেখেন গাছের আয়ু আমাদের চেয়ে কত বেশি, গাছগুলো সৃষ্টি হয়েছে আমাদেরই ভোগের জন্য, বাঘ ভালুক হরিণ যা কিছু হয়েছে সবকিছু মানুষের সেবা করার জন্য। এই সেবার বদলে যদি আমাদের পূজা করি ওটা শেরক হয়ে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি সামনে, তা মানে কি ওকে আগে সম্মান করতে হবে, জানো বাবা কামড়াই না তুমি। কোন কোন জায়গায় কুমির পূজা করা হচ্ছে, কুমির কোনো ক্ষমতা আছে, কিন্তু না কুমিরকে খুশি করার জন্য যদি কিছু খাওয়া দাওয়া দেয় তাহলে ভাব কেনা এই যে আল্লাহকে সম্মান করার চাইতে কুমিরকে সম্মান বেশি করতে হচ্ছে, অত সে সৃষ্ট জীব, সে স্রষ্টা নয়। মানুষকে এটুকুই বোঝানোর জন্যই কিন্তু এই আয়াতগুলো নাজিল হয়েছে। কত আয়াত আমার আছে তোমরা ঘুরে ফিরে চলে যাচ্ছ, কিন্তু একবার চিন্তা করো না কে এগুলো সৃষ্টি করল, যে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। এই গাছগুলো কখনোই দেখবেন গাছগুলো দাঁড়িয়ে আছে, ওখানে নড়াচড়া করে না, তা আমি দৌড়ে বেড়াচ্ছি, গাছের অধিকার নেই, ওখান থেকে এক পায়ে গিয়ে আসে, আল্লাহকে হুকুম দেন নেই, চলতে পারে না। অথচ আমার রসুল যখন এলেন মক্কায়, তখন কাফেররা বললো হে তুমি তো আল্লাহ নবী, প্রমাণ দাও, গাছটাকে সরিয়ে আনো তো দেখি, কত বদ এ কাফেরগুলো। আল্লাহ রসুলের ইঙ্গিতে ওই গাছটা ওখান থেকে উঠে এসে সরাসরি তার সামনে এসে শ্রদ্ধা পড়ে গেল, আবার বললেন সরাসরি চলে গেল, দেখিয়ে দিলেন যে হ্যাঁ আমি আল্লাহর নবী, আমার আল্লাহর হুকুমে সবকিছু সম্ভব। এরপরে ওরা পরামর্শ করল যে নবীর নবুয়ত জাদুঘর দুনিয়াতে চলে, আসমানে চলে না, অতএব পরামর্শ করে দেখলো যে আজকে আমরা একটা কথা বলবো যাতে মোহাম্মদ যেন কাবু হয়ে যায়। মিনাতে ঘটনা ঘটেছে আব্দুল্লাহ ইবনে উমরের সামনে, বলছে হে মোহাম্মদ তুমি যে সত্যিকারের নবী তো প্রমাণ দাও, ওই আসমানের চাঁদটা দুভাগ করে দেখি। আল্লাহর হুকুমে তিনি ইশারা করলেন, আল্লাহর হুকুমে চাঁদটা ভেঙে দিলেন, দুটো করা হয়ে গেল, দুদিকে পড়ে গেল, সাফা পাহাড়ের অপর পাঠে চলে গেল। আমাদের ভারতের রাজা যেটা আমি আমার থিসিসে দিলে উল্লেখ করে দিয়েছি কবে কোন তারিখে এটা পড়েছিল, হিন্দু রাজা হওয়া সত্ত্বেও এই দৃশ্য দেখে সে মুসলমান হয়ে গেছে। তা আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি যে আল্লাহর হুকুমে সবকিছু করেন তা প্রমাণের জন্য আর কিছু দরকার নেই। গাছ তাকে সম্মান করে, হরিণ চলেছে সামনে দিয়ে, হরিণ দাঁড়িয়ে গেছে ফ্যাল ফ্যালকে চোখতে পানি পড়ছে, আল্লাহ রসুল বলেন এই এই হরিণটাকে দেখো তো কষ্ট দিয়েছে, ওকে খাবার দেওয়া তো, কি করে বুঝলেন উনি। রাস্তা দিয়ে চলছেন, উঠ এসে পাশে এসে গা ঘেঁষতেছে, উঠের চালককে ডেকে নেয়, বেটা কয়দিন খাওয়া দাওয়া নেই, ওকে ভয় পেয়ে গেছে, আপনি কে? আমি কেউ নেই, তুমি বলো উঠে খাওয়া দাওয়া নেই কেন? বুঝতে পেরেছে, তাতে আমাকে মাফ করবেন, আমি উঠে খাওয়ার ব্যবস্থা করে দেবো, কোনো কষ্ট না হয়। উঠের ভাষা তিনি বুঝতেন, অর্থাৎ উঠ তার কাছে আশ্রয় নিত, হরিণ তার কাছে আশ্রয় নিত, গাছ তার হুকুমে এগিয়ে আসত, গাছের উপরে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। এই মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা, আমরাও দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব হবে আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের কর্মে। তার হুকুম মানলে তবে আমরা শ্রেষ্ঠ, না মানলে আমরা শ্রেষ্ঠ নই। এই বিষয়গুলি আমাদেরকে শেখানোর জন্য কোরআনের এই আয়াতগুলো, হাদিসের এই ভাষাগুলো আমাদের সামনে আসছে। আমাদের সার্বিক কর্তব্য হবে রসুলের বেরিত হাদিস যেটা আছে, এটা তার বয়ান, এটা কিন্তু নিজস্ব কথা নয়, কারণ আল্লাহর হুকুম ছাড়া তিনি কোনো কথা বলতেন না। অমায়ন্ত কানেল হাওয়া ইনহা ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের খেয়াল খুশি মতো আল্লাহর নবী কোনো কথা বলতেন না। অতএব তার বর্ণিত হাদিসগুলি, যেগুলো সহি হাদিস, এগুলোর উপরে আমল করা প্রত্যেকটা আদম সন্তানের কর্তব্য, শুধু মুসলমানের কর্তব্য না, প্রত্যেকটা আদম সন্তানের কর্তব্য। আল্লাহ রসুলের সাফাত ব্যতীত কেয়ামতের মাঠে কেউ কেউ মুক্তি পাবে না। অতএব তার খুশি যাতে তিনি হন, সেই কাজ আমাদের করা কর্তব্য। যে কাজ তিনি আমাদের বলে গেছেন সেই কাজই আমাদের করা দায়িত্ব, যেটা নিষেধ করে গেছেন ওটা থেকে নিজেকে বিরত রাখা আমাদের দায়িত্ব। আল্লাহবাক আমাদের সকল ভাইকে আল্লাহবাকের সৃষ্টি তত্ত্ব দেখে এখান থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জামারাকুম বিল রউফুর রহিম।